আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ের প্রদীপ, আমারে দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ের প্রদীপ, নিশিদি আলোক শিখা জ্বলুকানে, নিশিদি আলোক শিখা জ্বলুকানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব, নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেথায় দেবে আলো, নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেথায় দেবে আলো, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ব পানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ব পানে, হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ।